আসসালামু আলাইকুম। চিন্তা আলাপন পডকাস্টের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় চিন্তা আগ্রাসন, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই ভাই মোহাম্মদ হুসাইন শাকিল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই, আমাদের আজকের আলোচনা চিন্তা আগ্রাসন, বিষয়টা শুনতে একটু নতুন এবং অন্যরকম। আসলে চিন্তার কিভাবে আগ্রাসন হয়? আগ্রাসন তো কোনো যুদ্ধ বিগ্রহ অথবা সামনাসামনি কোনো বিষয়ের উপরে কোনো বিষয়ে আগ্রাসন বোঝায়, কিন্তু চিন্তা তো ধরাছোঁয়ার বাইরের একটি বিষয়, এটি অ্যাবস্ট্রাক্ট বিষয়, ধরাছোঁয়ার বাইরে। তো এই বিষয়ে কিভাবে আগ্রাসন হতে পারে, এই বিষয়ের উপরে আপনার কাছে আমাদের প্রথম প্রথম প্রশ্ন। চিন্তার আগ্রাসন বলতে আসলে আপনি কি বুঝেন? এটা সত্য কথা যে আগ্রাসন শব্দটা আসলে যুদ্ধ বিগ্রহ বা বিশেষ করে ফিজিক্যাল কোনো বিষয়ে এক এক পক্ষ আরেক পক্ষের উপর চড়া হয়ে গেছে বা বিজয়ী হয়েছে, কনকার করেছে, এই টাইপের ঘটনাগুলোর ক্ষেত্রে, এই টাইপের ইভেন্ট গুলোর ক্ষেত্রে বলা হয় যে আগ্রাসন বা এগ্রেশন করা হয়েছে। এর সাথে আসলে চিন্তা, সাধারণ অর্থে চিন্তার সাথে আগ্রাসন মিলে না, কারণ চিন্তা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, চিন্তা যার যার নিজস্ব বিষয়। সুতরাং এটাকে সরাসরি আগ্রাসনের সাথে মিলানোর কোনো উপায় আমাদের বাহ্য দৃষ্টিতে নেই, কিন্তু আমি মনে করি এখানে অবশ্যই সুযোগ আছে। কারণ কমপক্ষে আমরা এখন যে বর্তমান যুগে বসবাস করছি, সেই যুগে আমরা জানি বা না জানি, আমরা বুঝে থাকি বা না বুঝে থাকি, আমরা সবাই কম বেশি কোনো না কোনো ভাবে চিন্তা আগ্রাসনের শিকার, যেটা আমরা ইনশাল্লাহ হয়তো পডকাস্টটা শেষ করলে সম্পূর্ণ শুনে আমরা বুঝতে পারবো যে কিভাবে কিভাবে চিন্তা আগ্রাসনের শিকার। কিন্তু এতটুকু শিওর এবং এতটুকু নিশ্চিত ব্যাপার যে আমরা অবশ্যই কোনো না কোনো ভাবে জেনে বুঝে বা না জেনে না বুঝেই চিন্তা আগ্রাসনের শিকার, যে আমাদেরকে বা আমাদের চিন্তাগুলোকে কোনো একটা দল বা কোনো একটা গ্রুপ, কোনো একটা স্বার্থান্বেষী দল, তারা আমাদের চিন্তাগুলোকে নির্দিষ্ট একটি ফ্রেমে বন্ধ করার চেষ্টা করছে, এবং তাদের তাদের অন্তরে বা তাদের মস্তিষ্কে যে খেয়ালগুলো আছে, যে চিন্তাগুলো আছে, সেগুলো আমাদের উপর ইম্পোজ করার চেষ্টা করতেছে, ফোর্সফুললি অথবা আপনাকে কোনোভাবে পার্সুয়েট করে বা কোনোভাবে প্ররোচিত করে আপনাকে তাদের চিন্তাধারা আপনার মধ্যে বা আমার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা তারা চেষ্টা করতেছে। সুতরাং চিন্তার সাথে এই অর্থে আগ্রাসন খুব একটা বেমানান মনে হয় না, এটা আমরা ইনশাআল্লাহ পডকাস্ট শেষ করলে সম্পূর্ণ বুঝতে পারবো। আচ্ছা, আমরা এই এখন সমসাময়িক যে বিষয়, এই বিষয়ে মানে চিন্তা নিয়ে কথা বলা কারণ কি, যখন জাতি, সমাজ, অর্থনৈতিক আরো নানান সমস্যা বিদ্যমান, এই সমস্যার মাঝখানে কেন আমরা চিন্তা নিয়ে কথা বলবো? আসলে এই প্রশ্নটা কিন্তু আসলে অনেকেই করে, যেমন দেখা যাচ্ছে যদি কেউ কোন ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোন একটু চিন্তার গভীর গভীর কথা বলে, তাহলে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো আসে, বিশেষ করে এই প্রশ্নটা করা হয় যে এত এত সমস্যা রেখে চিন্তা নিয়ে কেন কথা বলতেছো, এত এত সমস্যা আছে, এত এত সমস্যা বাদ রেখে তুমি কেন এখানে এই অ্যাবস্ট্রাক্ট চিন্তা নিয়ে কথা বলতেছো। সমস্যা হচ্ছে এখানে একটা চিন্তার আগ্রাসন কাজ করতেছে, যে আমরা ভাবি যে সমস্যা, যে সমস্যাগুলো আছে বাহ্যিক, যে সমস্যাগুলো আমরা বুঝি, হতে পারে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, আসলে সত্য কথা হচ্ছে এই সকল কাজই একটি নির্দিষ্ট চিন্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই পয়েন্টটি বুঝে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদেরকে বুঝতেই হবে যে অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, পরিবার নীতি বলেন, ব্যক্তিগত নীতি বলেন, ব্যক্তিগত দর্শন বলেন, কোনো কিছুই আসলে একটি চিন্তা, একটি নির্দিষ্ট কেন্দ্রীয় চিন্তাকে আবর্তিত করেই আবর্তন করে আর কি। সুতরাং কোনো কিছু বা কোনো সমস্যাকে চিন্তা থেকে আলাদা করার কোনো উপায় আমাদের কাছে নেই। যে কোনো চিন্তার, যে কোনো সমস্যা আপনাকে সমাধান করতে হলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এই সমস্যাগুলোর পিছনে কোন কোন চিন্তা কাজ করছে বা এই অর্থনীতি বল, বা মনে করেন যে আমাদের দেশে যে অর্থনীতি আছে, মনে করেন যে আমাদের কিছুদিন আগে খবরে আসছে যে প্রায় অনেকগুলো টাকা, অনেক বিশাল অঙ্কের একটি টাকা ঋণ খেলাপি, ঋণ খেলাপের পর্যায়ে পড়ে আছে আর কি। এখন দেখা যাচ্ছে আমরা কথা বলবো ঋণের এখানে এখানে সমস্যা, তারা ট্যাক্স দেয় নাই, তাদের সমস্যা, দুর্নীতি দমন কমিশন তারা নিজেরা দুর্নীতি করেছে ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা কথা বলবো, কিন্তু সমস্যা হচ্ছে আমাদেরকে আগে এখানে সমাধান করতে হলে সমস্যাটার আগে দেখতে হবে যে আমাদের যে অর্থনীতি, এই অর্থনীতির মূল চিন্তাটা কোথা থেকে আসছে। আমাদের এই অর্থনীতিটা বা অর্থনীতির যে এক্সিস্টিং সিস্টেম, এক্সিস্টিং সিস্টেমটা কোন চিন্তাধারার ফসল, এবং সমস্যার গোড়ায় যেতে হলে আপনাকে সেই মূল চিন্তাধারাকে নিয়ে কথা বলতে হবে। যে যদি মূল সমস্যা চিন্তাধারায়, তাহলে আপনি যতই অর্থনীতি নিয়ে কথা বলেন না কেন, শাখান নিয়ে কথা বলেন না কেন, গোড়া বাদ দিয়ে আপনার কোন সমস্যার সমাধান হবে না। কারণ আমি যেটা বললাম যে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেরই যে কোনো সমস্যা বা যে কোন এক্সিস্টিং সিস্টেম অবশ্যই কোনো না কোনো চিন্তার ফসল, এবং সেখানে সমস্যা হলে অবশ্যই আপনাকে সমস্যার পাশাপাশি, সেই ক্ষেত্রে নির্দিষ্ট সমস্যার পাশাপাশি আপনাকে দেখতে হবে যে সেই নির্দিষ্ট ক্ষেত্রের পিছনে কোন চিন্তা চিন্তা কাজ করছে, কোন চিন্তাধারা, কোন দর্শন কাজ করছে, আর হচ্ছে সেই চিন্তাধারা আপনার সমস্যা আছে কিনা সমাধান করতে হলে আপনাকে অবশ্যই গোড়ার দিকে ফিরে আসতে হবে। যে আসলে অর্থনীতির এই গঠনের পিছনে যে চিন্তাধারা কাজ করছে, সেই চিন্তাধারায় কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে তাহলে সেখানে সমাধান করতে হবে, দেন আস্তে আস্তে অর্থনীতিতে মূল আগাতে হবে। কিন্তু আপনি যখন শুধুমাত্র অর্থনীতি নিয়ে কাজ করবেন বা শিক্ষানীতিতে সমস্যা শিক্ষানীতি নিয়ে কাজ করবেন, কিন্তু মূল দর্শন মূল চিন্তাধারা আপনি সংশোধন করার চেষ্টা করলেন না বা সেদিকে নজরই দিলেন না, তাহলে দেখা যাচ্ছে কি আলটিমেটলি রেজাল্ট জিরো। এই কারণে যারাই বলে এই কথাগুলো যে এত তো সমস্যা রেখে চিন্তা নিয়ে কেন কথা বলা লাগবে, আসলে তারা বুঝেন ভুল, সঠিক বুঝের কথা না। সঠিক বুঝের কথা হচ্ছে যে কোনো সমস্যা সমস্যা হলে আমাদেরকে গোড়ায় ফিরে যেতে হবে, যে এই গোড়া আসলে কি দ্বারা তৈরি, এই গোড়ায় আসলে কোন চিন্তাধারা কাজ করছে, কোন চিন্তাধারা এই গাছের পানি সিঞ্চন করছে, পানি দিচ্ছে আর কি। সুতরাং এইগুলো না বুঝে আপনাকে শুধু আগায় যে শাখা নিয়ে কাজ করলে কোনো সমাধান হবে না। এই কারণে যতই সমাধান সমস্যা হোক না কেন, আমাদেরকে সকল সময় চিন্তা নিয়ে কাজ করতে হবে এবং কথা বলতে হবে। এর পরবর্তী প্রশ্ন আমরা করতে চাই একসাথে, আমাদের কয়েকটি প্রশ্ন যুক্ত করা, সেটা হলো চিন্তা বিশুদ্ধ কিনা, কিভাবে আমরা বুঝবো যে চিন্তা বিশুদ্ধ কিনা, বিশুদ্ধ চিন্তা কোনো অথবা নিদর্শন আছে কি, আর বিশুদ্ধ ও অশুদ্ধ চিন্তার পার্থক্য কি কি, আর প্রশ্নের সাথে যুক্ত কোন কোন কারণে চিন্তা অশুদ্ধ হয় আর শুদ্ধ হয়, এই বিষয়গুলো মোতারাম একটু যদি বিস্তারিত বলে দেন। এটা আসলে অনেক গভীর আলোচনার বিষয়, তবু আমাদের সময় সংক্ষেপ মাথায় রেখে আমি ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যেহেতু সমস্যা নিয়ে আমাদের কথা, যেহেতু প্রথম আগের কোশ্চেনটি এসেছে সমস্যা নিয়ে, আমিও বললাম যে আপনাকে সমস্যার সমাধান করতে হলে অবশ্যই চিন্তাধারার দিকে ফিরে আসতে হবে, তারপরে যে আপনাকে আস্তে আস্তে মূল যে ক্ষেত্রে সমস্যা সেই ক্ষেত্রের দিকে সমাধান করার চেষ্টা করতে হবে। এবং এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন চলে আসে যে কোন চিন্তাধারা আমার সমস্যা যুক্ত আর কোন চিন্তাধারা সমস্যা মুক্ত, কোন চিন্তাধারা শুদ্ধ এবং কোন চিন্তাধারা অশুদ্ধ, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। কেননা আমরা এমন একটি সময় বাস করছি যেখানে আসলে হ্যাঁ বড় বড় চিন্তাধারার কথা আসলেই অনেক বলা হচ্ছে। আপনি দেখবেন যে বর্তমান আগে থেকে শুরু করে বর্তমানে পর্যন্ত প্রচুর দার্শনিক ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, তারা কোনো কিছু হলেই, কোনো একটা ইভেন্ট হলেই বা কোনো একটা অকারেন্স ঘটলে দেখা যাচ্ছে তারা টিভিতে, মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে সব জায়গায় তাদের মস্তিষ্কের যে প্রখর বাণী, তাদের যে মস্তিষ্কে যে নিউরন ক্ষরণ হচ্ছে সেটাকে উদ্গীরণ করার চেষ্টা করেন তারা। হ্যাঁ, চিন্তাধারা নিয়ে কথাবার্তা প্রচুর হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এই চিন্তাধারা কোনোটাই হয়তো সম্পূর্ণ না অথবা অশুদ্ধ, হয়তো সম্পূর্ণ না অথবা অশুদ্ধ, দুইটা যে কোনো একটা। যেমন আমি একটু সম্পূর্ণ না বা অশুদ্ধ কিনা আমি একটা উদাহরণ দিয়ে কিছু কথা বলি। যেমন মনে করেন চিন্তা শুদ্ধ কিনা আমরা কিভাবে বুঝবো? চিন্তা শুদ্ধ কিনা এটা বোঝার উপায় হচ্ছে, প্রথম কথা হচ্ছে চিন্তা করা, ভাবনা করা, খেয়াল করা, তাসাউর করা, যুক্তি বুদ্ধি এগুলো ব্যবহার করা মানুষের অস্তিত্বের একটি অনিবার্য সত্য। মানুষ সৃষ্টির শুরু থেকেই তার যে বিবেক বুদ্ধি, যুক্তি বা হচ্ছে কল্পনা শক্তি, চিন্তাধারা, এগুলোর উপর মানুষ নির্ভর করেছে। এবং গ্রিক রোমানদের কথা বললে বলা যায় যে এরা হচ্ছে এমন একটা সম্প্রদায় যারা হচ্ছে ওহি বাদ দিয়ে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে, স্রষ্টার কাছ থেকে যে কোনো প্রকার প্রত্যাদেশকে বাদ দিয়ে বা প্রত্যাদেশে অনুপস্থিতির কারণে তারা অনিবার্য ভাবে মানুষের যে চিন্তা করার ক্ষমতা বা হচ্ছে যুক্তি বুদ্ধি দেওয়ার যে সামর্থ্য, এটার উপর তারা নির্ভর করেছে। এবং আমরা দেখতে পাই যে গ্রিক দর্শন বা রোমান দর্শনের সম্পূর্ণটুকু হচ্ছে কনজেকচার, যাকে বলা হচ্ছে স্পেকুলেটিভ, যে অনুমান, খেয়াল, ধারণামূলক আর কি। এবং আপনি যে কোনো দর্শনের দিকে যান তাহলে দেখা যাবে যে কোনো দর্শনে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লজিক, রিজন, যুক্তি বুদ্ধি, চিন্তা ভাবনা করা, দর্শন ইত্যাদি। এই কথাটা বলে না এই কারণে প্রয়োজন যে চিন্তাধারা করাটা মানুষের অস্তিত্বের অনিবার্য সত্য, এবং মানুষ এটাকে সঠিকভাবে ইউজ করতে পারলেই পরে কি হবে তার জন্য সত্যটা বোঝা বা তার চিন্তাকে শুদ্ধ করার দিকে তার একটু এগিয়ে থাকবে। কিন্তু যখনই আপনার শুধুমাত্র চিন্তাধারাকে বা যখন শুধুমাত্র যুক্তি বুদ্ধি রিজন দ্বারা আপনার শুদ্ধ করার চেষ্টা করা হবে বা শুধুমাত্র এগুলোর উপর নির্ভর করে চিন্তাকে গঠন করা হবে, চিন্তার ইমারত গঠন করা হবে, তখন আলটিমেটলি আপনার কিছুটা কিছুটা অবশ্যই ঘাটতি থেকে যাবে। যেহেতু মানুষ হচ্ছে অসম্পূর্ণ জীব, মানুষ মানুষ অনেক অনেক অসম্পূর্ণতা হচ্ছে অনেক অনেক কি বলে এটাকে ত্রুটি দ্বারা পরিপূর্ণ। সুতরাং এই মানুষ, এই অপরিপূর্ণ, এই ত্রুটিপূর্ণ মানুষের দ্বারা সম্পূর্ণ বিশ্বজগৎ সম্পর্কে, মানুষের অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান, সামগ্রিক জ্ঞান হাসিল করাটা পসিবল না, সম্ভব না। এই পর্যন্ত দেখে আমি আমার আপনার কোশ্চেনে আসি যে চিন্তা শুদ্ধ কিনা কিভাবে বুঝবো, বা বিশুদ্ধ চিন্তাধারার আলামত বা নিদর্শন কি কি? দেখুন, যে কোনো বিষয়ের মৌলিক বিষয়ে হাত দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন আমাদের মানুষের অস্তিত্ব হিসেবে, মানবীয় অস্তিত্বের জন্য সবচেয়ে বড় সত্যটা হচ্ছে যে কয়েকটা প্রশ্নের উপর নির্ভরশীল। একটা হচ্ছে আমি কে, মানুষ হিসেবে আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমার চারপাশে জগৎ এটা আসলে কি, বা এই চারপাশে জগৎ কোথা থেকে অস্তিত্বে আসলো, এবং এত বিশাল সৃষ্টি জগৎ, এত বিশাল মহাকাশ, এর মধ্যে আমি ছোট্ট একটা মানুষ কিন্তু অস্বাভাবিক এবং অসামান্য ক্ষমতা সম্পন্ন, এই মানুষে আসলে মর্যাদাটা কি, মানুষে আসলে তার স্থানটা কোথায়, এই মৌলিক এবং ফান্ডামেন্টাল কিছু কোশ্চেনের উপরেই কিন্তু সকল মানুষের চিন্তাধারা কি হয় ঘুরপাক খায়। আমরা যদি গ্রিক দর্শন, ভারতীয় দর্শন বা চীনা দর্শন, যে কোনো দর্শনের দিকে তাকাই, দেখবো যে তাদের প্রথম দিকের একদম মৌলিক যে কোশ্চেন গুলো নিয়ে তারা ডিল করেন তা হচ্ছে আমি কে মানুষ হিসেবে, আমার অস্তিত্ব কোথা থেকে আসলো, চারপাশে অস্তিত্ব কোথা থেকে আসলো, মহাকাশে অস্তিত্ব কিভাবে আসলো, এবং মানুষের অস্তিত্ব এসময় শেষ হয়ে যায় কেন, এবং এই শেষ হওয়াটার মানে কি, মানে হচ্ছে তাৎপর্য কি, মানে মানুষ এসময় জন্ম নিচ্ছে, একসময় মৃত্যুবরণ করতেছে, কেন করতেছে, এই মৃত্যু বয়সে কোথায় যাচ্ছে, তার গন্তব্যটা কোথায়, এই মৌলিক কিছু কোয়েশ্চেন কোয়েশ্চেন নিয়ে পুরো দর্শন ডিল করে। এবং এই দর্শন ডিল এই কারণেই করে যে এগুলো হচ্ছে মানুষের আদি, এবং এটা হচ্ছে মানুষের আদি ফিতরাতি স্বভাবের চাহিদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে একটা ফিতরাত দিয়েছেন, যে ফিতরাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ চিনে নিবে। এবং এই চিনে নেওয়ার ক্ষেত্রে তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই কোশ্চেন গুলোর মাধ্যমে নিজেকে যাচাই করা, যে আমি আসলে কে, আমি কোথা থেকে আসলাম, আমার অস্তিত্ব কেন, বা আমার অস্তিত্বের উদ্দেশ্যটা কি, আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্য কোথায়, মানুষের অস্তিত্ব কোন কারণে, এই ধরনের কিছু কোশ্চেন কে ঘিরেই আর কি মানুষের চিন্তাধারা, সকল চিন্তাধারা ঘুরপাক খায় বা আবর্তিত হয়ে থাকে। এখন আরেকটা বিষয় এখানে অ্যাড করা প্রয়োজন, যে মানুষের এই যে বেসিক কিছু কোশ্চেন, এই অ্যান্সার গুলোর সাথে কিন্তু মানুষের সকল বিষয় জড়িত। আবার বলছি, রিপিট করলাম, যে মানুষের এই বেসিক কোশ্চেন গুলোর অ্যান্সারের উপরই মানুষের সকল বিষয় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। এখন কোশ্চেন উঠতে পারে যে ভাই কিভাবে, আমি ইনশাল্লাহ ব্যাখ্যা করব, ব্যাখ্যা এভাবে করতে পারি। দেখেন, ধরেন আমি আর হচ্ছে আমাদের উপস্থাপক ভাই বা দুজন মানুষ, দুজন মানুষ, একজন হচ্ছে মুমিন, সে বিশ্বাস করে আমি আল্লাহ সুবহান তাআলার কাছ থেকে এসেছি আর আল্লাহ সুবহান তাআলার কাছেই ফিরে যাব, আমার এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটি পরীক্ষার হল, আমি এখানে পরীক্ষা দিচ্ছি, আমার এই পরীক্ষার পাশ করার জন্য আমাকে লাগবে হচ্ছে, আমার লাগবে হচ্ছে ইমান, আমল, তাওহীদের প্রতি ইমান, রিসালাতের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, এবং ইমান সাব্যস্ত হওয়ার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু থাকলে পরে আমি ইমানদার বলে গণ্য হব এবং আমি আমার দুনিয়ার জীবনের এক্সাম হলে পাশ করতে পারবো, এবং এক্সাম হলে রেজাল্ট প্রকাশ পাবে আখিরাতে, এবং আখিরাতে রেজাল্ট প্রকাশ পাওয়ার পরেই ফলাফল হিসেবে হয় জান্নাত না জাহান্নাম। এটা হচ্ছে একটা চিন্তাধারার মানুষের চিন্তা আর কি, দর্শন, ওয়ার্ল্ড ভিউ, মনে করেন পাশে, হ্যাঁ হ্যাঁ, এক শ্রেণীর মানুষের চিন্তা চিন্তাধারা। আচ্ছা, আরেকটা হচ্ছে মনে করেন আরেক লোক ভাবে যে আমরা পৃথিবীতে আসছি উদ্দেশ্যহীন ভাবে, আমাদের পৃথিবীতে আসার কোনো উদ্দেশ্য নাই, আমরা আসছি হচ্ছে বিবর্তনের মাধ্যমে, দীর্ঘকাল যাবত আমাদের পূর্বপুরুষ থেকে, অ্যানসেস্টার থেকে বিবর্তিত হতে হতে হতে হতে আমরা আজকে এই মানুষের পর্যায়ে এসেছি, যে মানুষ হচ্ছে অত্যন্ত প্রখর বুদ্ধি সম্পন্ন এবং অসামান্য ক্ষমতা সম্পন্ন, এই কারণে আমাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, দুনিয়ার জীবন হচ্ছে শেষ, এই দুনিয়ার জীবনে অস্তিত্ব শেষ মানে মানুষের অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে গেল, চিরতরে হারিয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, সুতরাং যা করণীয় তা হচ্ছে এই দুনিয়ার জীবনে যতটা পারা যায় নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনার পিছনে ছোট, ইন্দ্রিয় পূজা উপযোগ বা এগুলো পিছনে ছোট, যে তুমি যেভাবেই হোক তোমাকে অবশ্যই কোনো না কোনো ভাবে তোমার ইন্দ্রিয়কে সন্তুষ্ট করতে হবে, অ্যাট এনি কস্ট, তুমি যেভাবে পারো তোমার নিজের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করো। এখন দেখেন, এই দুইটা মানুষেরই এই যে চিন্তাধারা, বিশাল চিন্তাধারা, এই যে বলা যায় একটা কি বলা যায় ট্রি হায়ার কি, এই সকল চিন্তাধারা কিন্তু মূল কিছু প্রশ্ন হচ্ছে যে আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমার অস্তিত্ব কার থেকে আসছে, বা আমার অস্তিত্ব আদৌ কি কারোর মাধ্যমে আসছে কিনা, বা আমার জীবনে কোনো উদ্দেশ্য আছে কিনা, বা আমার আখিরাত বলতে কিছু আছে কিনা। এখন আরেকটু সামনে যাই, মুমিন যে লোকটার কথা আমি উদাহরণ দিলাম, সেই লোকটা দেখা যাচ্ছে অর্থনীতিতে গেলে সে মানুষকে ঠকাবে না, সে তার নিজের ইচ্ছা, তার ইচ্ছা করবে যে সে মাঝে মধ্যে মানুষকে ঠকিয়ে কিছু এক্সট্রা টাকা নিক, ওজনে কম দিক, মানুষের কাছে টাকা মেরে খাক, বাটপারি করুক, প্রতারণা করুক, কিন্তু সে আল্লাহর ভয়ে, সে আখিরাতের দিন তার রেজাল্ট প্রকাশ পাওয়ার ভয়ে, আল্লাহর সামনে লজ্জিত হওয়ার ভয়ে সে নিজেকে কন্ট্রোল করলো। কেন? কারণ সে জানে আমার এই প্রত্যেকটা কাজের ফলাফল একদিন প্রকাশ পাবে এবং আমি এর জন্য লজ্জিত হব, এবং যদি আমি আমার কামনা বাসনাকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমি অবশ্যই আল্লাহ সুবহানাল্লাহর কাছ থেকে পুরস্কৃত হব, আল্লাহ সুবহানাল্লাহর কাছ থেকে আমি পুরস্কার পাবো। আরেক দিকে যে লোক বিশ্বাস করে সে কোনো স্রষ্টার পক্ষ থেকে সৃষ্ট, সে বিশ্বাস করে সে র্যান্ডম ভাবে বিবর্তনের মাধ্যমে এসেছে দুনিয়াতে, তার জীবনে কোনো উদ্দেশ্য নেই, সে অর্থনীতি গেলে মানুষকে ঠকাবে, তা ইচ্ছা করলো মানুষকে ঠকানোর জন্য সে ঠকাই দিবে, সে তার ইচ্ছা করলো মানুষকে একটু ওজনে কম দিয়ে নিজে কিছু রাখবে, নিজের পাল্লায় কিছু রাখবে আর কি, সে রেখে দিতে পারবে। কেন? কারণ তার একে হচ্ছে কোনো দায়ভার নেই, তার আখিরাতে কোনো চিন্তা নেই, আর সে বিশ্বাস করে তার কোনো ফলাফল বলতে কিছু আছে। সুতরাং আপনি এই দর্শন নিয়ে আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেন, পরিবার হোক, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, রাষ্ট্রীয় হোক, অর্থনৈতিক হোক, এই চিন্তাধারার যে একটা পার্থক্য, এই পার্থক্যের কারণে কিন্তু প্রতিটা ক্ষেত্রে তার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। যেমন আমি একটু আগে অর্থনৈতিক ক্ষেত্রে উদাহরণ দিলাম, এভাবে কিন্তু আস্তে আস্তে যতটা মানবীয় জীবনের যত ক্ষেত্র আছে সবগুলো ভিতরে যান, এই দর্শন নিয়ে ঢুকেন, পার্থক্য তত বৃদ্ধি পাবে, তাই না? এই কারণেই একদম মূলের থেকে আমাদেরকে চিন্তাকে শুদ্ধ করতে হবে, একদম গোড়া থেকে, যেখান থেকে আমাদের সকল দর্শন সকল চিন্তাধারার উৎপত্তি হয়। সেই উৎপত্তি হচ্ছে আমি কে, মানবীয় অস্তিত্ব হিসেবে আমি কে, আমার অস্তিত্ব কেন, আমাকে সৃষ্টি করলেন কে, আমার চারপাশের জগৎকে সৃষ্টি করলেন কে, আমার কি জীবনের কোনো উদ্দেশ্য আছে কিনা, উদ্দেশ্য থাকলে সেই উদ্দেশ্যটা আসলে কি, এই উদ্দেশ্যকে আমি জীবনে কিভাবে বাস্তবায়ন করব, এবং এই উদ্দেশ্য পালন করলে আমার কি ফায়দা, না করলে কি অপকারিতা, এই সকল কিছু, এই সকল চিন্তাধারা যখন আপনার শুদ্ধ হয়ে যাবে, তখন আপনার চিন্তাধারা শুদ্ধ হলো। এক, এটা হচ্ছে চিন্তাধারা শুদ্ধ হওয়ার উপায়, যে আপনাকে মানুষের চিন্তাধারা গঠন হওয়ার মৌলিক যে কোয়েশ্চেন গুলো আছে, মৌলিক যে বেসিক ফান্ডামেন্টাল কোয়েশ্চেন গুলো আছে, সেগুলোকে শুদ্ধ করতে হবে। এবং শুদ্ধ করার উপায় হচ্ছে, এখানে একটা, হ্যাঁ এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই প্রচুর দর্শন, প্রচুর মতবাদ, প্রচুর চিন্তাধারা, বুঝলো কি হবে কোনটা সত্য বা কোনটা শুদ্ধ? যেমন একটু আগে আপনি প্রশ্ন করেছেন যে এগুলো আলামত গুলো কি কি, তাই না, নিদর্শন গুলো কি কি, জি জি, এখন আর কি কারণে চিন্তা অশুদ্ধ হয় আর কি কারণে শুদ্ধ হয়। হ্যাঁ, আমরা যখন জানতে পারবো যে এগুলো আলামত গুলো কি কি, তখন আমরা নিজেরা বুঝতে পারবো যে কোন কোন কারণে চিন্তা শুদ্ধ হয় অথবা চিন্তা অশুদ্ধ হয়। আচ্ছা, এই যে মৌলিক কোয়েশ্চেন গুলো, এই মৌলিক কোয়েশ্চেন গুলো এই মৌলিক কোয়েশ্চেন গুলোকে কিন্তু অনেক আগে থেকে ডিল করার চেষ্টা করা হচ্ছে, গ্রিক ফিলোসফি, রোমান ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি, চাইনিজ ফিলোসফি, পার্সিয়ান ফিলোসফি, সবগুলোতে মৌলিক কোয়েশ্চেন গুলো হিসেবে আছে এই এই সেট অফ কোয়েশ্চেন যেগুলো আমি একটু আগে উল্লেখ করলাম। এখন এই কোয়েশ্চেন গুলোকে উত্তর পাওয়ার জন্য মানুষ এক এক সময় এক এক যুগে এক এক ভাবে চেষ্টা করেছে, এবং সেই প্রশ্নগুলো উত্তর খুঁজে খুঁজে পাওয়ার জন্য তারা এক একটা মাধ্যম ইউজ করেছে, এবং সেই মাধ্যম হিসেবে প্রথমে আসে হচ্ছে মানুষের পর্যবেক্ষণ, মানুষের দৃষ্টিশক্তি, মানুষের পর্যবেক্ষণ, দৃষ্টিশক্তিকে নেওয়ার পরে সেটা মানুষের অন্তরে মস্তিষ্কে ফিট হয়, সেটাকে আস্তে আস্তে মানুষ একটি চিন্তাধারায় পরিণত করে, এভাবে আস্তে আস্তে মানুষ চিন্তাধারা গঠিত হয়। কিন্তু মনে করেন গ্রিক ফিলোসফিতে উপায় তারা ভাবতো যে সত্য জানার উপায় হচ্ছে মানুষের বিবেক, একমাত্র বিবেক, বিবেক যেটাকে সত্য ভালো ভাববে, বিবেক যেটাকে বুঝতে পারবে সেটা হচ্ছে সত্য, আর যা বুঝতে পারবে সেটা হচ্ছে মানুষের জ্ঞানের বাইরে, সুতরাং এটা নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। এই কারণে আমরা দেখতে পাই গ্রিক ফিলোসফি বা রোমান ফিলোসফিতে কিন্তু কখনোই স্রষ্টা, আল্লাহ বা হচ্ছে আখিরাত এইসব নিয়ে তাদের তেমন একটা মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা যা নিয়ে তা হচ্ছে মানুষের জীবনকে কিভাবে সুস্থ সুন্দর করা যায়। যেহেতু আমি একটু আগে বললাম যে তারা একমাত্র বিবেককে সত্য জানার উপায় হিসেবে ধরে থাকে, বিবেচনা করে থাকে, এখন যখন শুধুমাত্র বিবেককেই তারা সত্য জানার মাধ্যম হিসেবে ধরে নিল, সুতরাং যখন যেই জিনিসই, যেই টপিকই, যেই কনসেপ্ট বা যেই ধারণাই বিবেকের গণ্ডির বাহিরে হবে, সেই জিনিসকে তারা হয় বাদ দিবে না তারা মিথ্যা ঠাউরাবে, হয় তারা বাদ দিবে যে এটার প্রয়োজন নেই, এটা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় না, আরেকটা হচ্ছে তারা বলবে যেহেতু বিবেক পাচ্ছে না এটাকে তো এটা মিথ্যা। কিন্তু আমি একটু আগে বললাম যে মানুষের জন্য, মানুষের অস্তিত্ব হিসেবে মানুষের জন্য চিন্তা, বুদ্ধি, যুক্তি এগুলো হচ্ছে একটি অনিবার্য সত্য, কিন্তু মানুষের আরো কিছু অনিবার্য সত্য আছে যা মানুষের এই যুক্তি, বুদ্ধি, বিবেকের মতোই অনিবার্য সত্য সত্যই, মানে এগুলো কোনোটাই একে অপর থেকে বিচ্ছিন্ন না। তার মধ্যে সবার আগে আসে হচ্ছে ফিতরাত, মানুষের একটি ফিতরাত আছে, এই ফিতরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষ পেয়েছে, এবং এই ফিতরাতটার কারণেই দেখবেন যে 3,000, 3,500 বছর, 5,000 বছর আগে দর্শনের সাথে এই 5,000 পরের দর্শনের সাথে তেমন কোনোই কিন্তু পার্থক্য নেই, শুধুমাত্র চেহারায় পরিবর্তন এসেছে, কিন্তু মূল যে রূহ, মূল যে আত্মা, সেই বাঞ্চ অফ কোয়েশ্চেনই রয়ে গেল, আমি কে, আমি কোথা থেকে আসছি, আমার জীবনের উদ্দেশ্য কি, স্রষ্টা আছে কিনা, এগুলো এগুলো। এই কথাটা আমি কেন বললাম, এই কথাটা এই কারণে বললাম যে 5,000 বছর আগের মানুষ এবং এখনকার মানুষের মধ্যে চিন্তাধারায় বেসিক কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ নেই, বেসিক কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ নেই। মানুষ 5,000 বছর আগে ভাবতো যে আমি কোথা থেকে আসলাম, মানুষ এখন ভাবে আমি কোথা থেকে আসলাম। মানে এই সব কোশ্চেন গুলো উৎসারিত হয় হচ্ছে মানুষের স্বভাব থেকে, মানুষের বিবেক ফিতরাত থেকে, যে আমি কেন আসলাম, কোথা থেকে আসলাম। এবং মানুষ এই স্বভাবজাত তাড়না থেকেই মানুষ খোঁজার চেষ্টা করে কোশ্চেন গুলো উত্তর। এই কোশ্চেন গুলো উত্তর খোঁজার মাধ্যমের ভিন্নতার কারণেই কি হয়, বিভিন্ন ধরনের চিন্তাধারা গঠন হয়। কিন্তু আমরা যদি পিছন দিকে আসি, বুঝতে হবে যে মানুষের একটা ফিতরাত আছে, এবং সেই ফিতরাত হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহর প্রতি আত্মসমর্পণ মূলক ইসলাম, বা সে মুসলিম। অর্থাৎ মনে করেন একটা লোক চারিদিকে দেখলো যে বাতাস বচ্ছে, সুন্দর ফুল গাছে, চমৎকার সুস্বাদু ফল, তার পায়ের নিচে নদী, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, রাত পরিবর্তন হচ্ছে, রাত্রি পরে দিন আসতেছে, কখনোই কোনো বিশৃঙ্খলা নাই মানুষের দেহের মধ্যে, কোনো বিশৃঙ্খলা নাই। এমন হচ্ছে না যে একদম মানুষ খাচ্ছে পরবর্তীতে খুব পেট মোটা হয়ে মারা যাচ্ছে, এমন হচ্ছে না। মানুষ খাচ্ছে, হজম হচ্ছে, তার টয়লেট হচ্ছে, এরপর সে আবার খাওয়ার যোগ্য হচ্ছে, এভাবে একটা সাইকেল, সবখানে যে একটা শৃঙ্খলার একটা বন্ধন। মানুষ তার ফিতরাতের কারণে তারা চেষ্টা করে আসলে এগুলো কেন, এবং সে ফিতরাত থেকে উৎসাহিত হয়ে দেখে যে বিবেক, হ্যাঁ বিবেক বুঝতেছে কি, হ্যাঁ এগুলো হচ্ছে একটা শৃঙ্খলা। স্যার শৃঙ্খলা মানে কি? শৃঙ্খলা মানে অবশ্য শৃঙ্খলা দেওয়ার একজন মালিক আছেন, বা এই শৃঙ্খলা কোন আইন থাকা মানে হচ্ছে আইন দাতাও আছেন। যখন কোন ল থাকে তখন এর মানে হচ্ছে কি, কোন ল গিভারও আছে। এটা হচ্ছে মানুষের একটা সাধারণ যুক্তির প্রসেস, বা হচ্ছে অনিবার্য যুক্তি। কিন্তু কিন্তু আপনি যখন মানুষের সকল অনিবার্য সত্যগুলো, যেগুলো অস্তিত্বের জন্য প্রয়োজনীয়, ফিতরাত, বিবেক, যুক্তি, বুদ্ধি, পর্যবেক্ষণ, সেন্সর, সেন্স, পঞ্চ ইন্দ্রিয়, যখন সবগুলোকে একত্রিত করে, সবগুলোকে একত্রিত করে জীবনের মৌলিক কোশ্চেনগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করবেন, আমি আবার বলছি, মানুষের জীবনের মৌলিক সত্য যে প্রশ্নগুলো আছে, মৌলিক সত্য জানার জন্য যখন মানুষের মানবীয় অস্তিত্বের প্রত্যেকটি ফ্যাকাল্টি, যেগুলো অনিবার্য সত্য, ফিতরাত মানুষের স্বভাব, একটা হচ্ছে বিবেক, তারপর হচ্ছে পর্যবেক্ষণ, মানুষের ইন্দ্রিয় শক্তি, সকল কিছুকে মিলে যখন আপনি মানুষের বেসিক কোয়েশ্চেন গুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করবেন, তখনই সেটা হবে কি, বিশুদ্ধ চিন্তা। এবং এই বিশুদ্ধ চিন্তার ফলাফলই হচ্ছে কি, মানুষ চারিদিকে শৃঙ্খলা দেখে ভাবে এই শৃঙ্খলা, আইন, এই ল, এর পিছনে অবশ্যই কোন শক্তি কাজ করছে, এবং সে ইচ্ছা করবে কি, তার ফিতরাতই হচ্ছে সেই শক্তির প্রতি সে আচ্ছন্ন থাকবে, সে উপাসনা করার চেষ্টা করবে তাকে। তখন মানুষ জানার চেষ্টা করবে যে তিনি কে, এবং এর বেসিক কি বলে এটাকে, চাহিদা হচ্ছে কি, যে সেই ল গিভারের পক্ষ থেকে যেহেতু তিনি আমাদেরকে পাঠিয়েছেন, তাহলে আমাদের কিভাবে ছেড়ে দিবেন না, তিনি অবশ্যই আমাদের কাছে কোনো একটা মেসেজ পাঠাবেন। এবং এই কারণে আমরা দেখি কি, ইসলামে যুগে যুগে নবী পাঠানো হয়েছে, রাসুল পাঠানো হয়েছে, কেন, কারণ এই মৌলিক কোশ্চেন গুলো মানুষ সেটা ফিতরাত চাহিদাই, এবং মানুষ সহজে এগুলো বুঝতে পারে, মানুষ সহজে এগুলো বুঝতে পারে। এই কারণেই আমরা বলি যে ইসলাম হচ্ছে একমাত্র সত্য দিন, কারণ ইসলাম একদম মূল থেকে মানুষের জীবনের সকল সত্যকে জানার চেষ্টা করেছে। ইসলাম প্রথমে বলেছে তোমার, তুমি হচ্ছে আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্ট, তোমাদের দুনিয়ার জীবন স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। স্থায়ী জীবন সামনে আসছে, এই ক্ষণস্থায়ী জীবনের পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষা পাস করলে স্থায়ী জীবনে সুখ শান্তি, আর পরীক্ষায় ফেল করলে হচ্ছে জাহান্নাম, বা হচ্ছে চিরন্তন দুঃখের স্থান। এখন চিরন্তন দুঃখের স্থানে আমি যাব, আমি বুঝবো কিভাবে কোনটা আল্লাহ সন্তুষ্টি, কোনটা কোথায় আল্লাহ অসন্তুষ্টি, এটা আমি কিভাবে জানবো? আল্লাহ সুবহানাল্লাহ আমাকে সরাসরি বলতেছেন না, স্রষ্টা আমাকে সরাসরি বলতেছেন না, তাহলে আমি কিভাবে জানবো? এটার মানুষ ভেবেই নেয়, মানুষ ফিতরাতে বলে যে অবশ্যই যদি তার পক্ষ থেকে কোনো মেসেজ আমার কাছে আসে, তখন জানতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথ, এটা হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির পথ, এটা হচ্ছে জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এই কারণে আমরা টোটাল যখন মানুষের সকল দিক মিলে, শুধুমাত্র বিবেককে না, শুধুমাত্র পর্যবেক্ষণকে না, শুধুমাত্র ফিতরাতকে না, সকলগুলোকে মিলে যখন আমরা জীবনে মৌলিক কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করব, তখনই আমরা বিশুদ্ধ চিন্তা পাব। এবং যখনই একটা কোয়েশ্চেন গেল আরেকটা কোয়েশ্চেন, আপনি বললেন যে ওটা হচ্ছে বিশুদ্ধ এবং অশুদ্ধ চিন্তার পার্থক্য কি কি, এবং কোন কোন কারণে চিন্তা শুদ্ধ আর হচ্ছে অশুদ্ধ হয়। এই যে আমি যেটা বললাম তা হচ্ছে, যখন মানুষ খণ্ডিত ভাবে জীবনে মৌলিক কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, যেভাবে গ্রিকরা চেষ্টা করে শুধুমাত্র ইয়ার মাধ্যমে, এটা কি বলে রিজন লজিকের মাধ্যমে, বা বর্তমান ভৌগোলিক সভ্যতা শুধুমাত্র যে ইন্দ্রিয় সন্তুষ্টির মাধ্যমে, কিন্তু না, মানুষের প্রত্যেকটি আছে, প্রত্যেকটি মানুষের জীবনের অস্তিত্বের অনিবার্য অংশ। সুতরাং সত্য জানতে হলে আপনাকে অবশ্যই সকল ফ্যাকাল্টিকে ভালোভাবে যথাযথ ইউজ করে আপনাকে জীবনের মূল সত্য প্রশ্নগুলো জানতে হবে। যখন সেগুলোকে আপনি জানতে পারবেন, তখনই আপনি চিন্তাকে শুদ্ধ করতে পারবেন। এবং এটা জানার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোন ওহী আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলতে পারবেন যে হ্যাঁ, এটা হচ্ছে চিন্তা শুদ্ধ চিন্তা, এটা হচ্ছে বিশুদ্ধ অশুদ্ধ চিন্তা। এবং আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হচ্ছে আপনার স্রষ্টা, আমার স্রষ্টা, পুরো গোটা জগতের স্রষ্টা, তিনি যখন আপনাকে বলে দিচ্ছেন যে হ্যাঁ এটা হচ্ছে, এটা হচ্ছে উপায়, তুমি এর মাধ্যমে চিন্তাকে শুদ্ধ করতে পারবা, এটা হচ্ছে শুদ্ধ চিন্তা, তখনই আমাদের এবং সকলের জন্য আমাদের সুবিধা হবে। সুবিধা না, আসলে এটাই হচ্ছে একমাত্র অনিবার্য পথ, যে আমরা শুধুমাত্র ওহির মাধ্যমেই চূড়ান্ত এবং সম্পূর্ণ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি মতবাদেই সত্যের কিছু না কিছু ছোঁয়া থাকবে, হয়তো 10%, 20%, 5%, 80% থাকবে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ হিসেবে চূড়ান্ত সত্য এবং সম্পূর্ণ সত্যের নাগাল পাওয়া। এবং চূড়ান্ত এবং সম্পূর্ণ সত্যে নাগাল পাওয়ার পরেই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাবো এবং তার জান্নাত হাসিল করতে পারবো। এবং এই চূড়ান্ত এবং সম্পূর্ণ সত্য জানতে হলে আমাকে আপনাকে ওহি দ্বারস্থ হতে হবে। এবং ওহি কিন্তু মানুষের, এই যেটাকে বললাম, মানুষের অস্তিত্বের অনিবার্য অংশগুলোর দাবি, ফিতরাত, বিবেক, যুক্তি, বুদ্ধি, পর্যবেক্ষণ, দৃষ্টিশক্তি, ইন্দ্রিয় শক্তি, সকল কিছু দাবি হচ্ছে কি, স্রষ্টার পক্ষ থেকে আমার কাছে এখন মেসেজ আসতে হবে, যার মাধ্যমে আমি বুঝে নিতে পারবো জীবনে কোথায় সত্যকে কিভাবে ইউজ করতে হবে, সত্য কি, মিথ্যা কি, ভালো কোনটা, মন্দ কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, এগুলো। আচ্ছা, জাযাকাল্লাহ ভাই। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন কোন উপায়ে আসলে চিন্তার আগ্রাসনের শিকার হচ্ছে আমাদের পৃথিবীর যে জনগণ, আমাদের মুসলিম ভাই বলেন এবং যারা বিভ্রান্ত আছে তারা, পৃথিবীর সবাই কোন কোন উপায়ে এই চিন্তা আগ্রাসনের শিকার হচ্ছে তারা? চিন্তা আগ্রাসন মানে হচ্ছে, প্রথমে ক্লিয়ার করা হয়েছে যে বিশুদ্ধ চিন্তাকে যখন অশুদ্ধ চিন্তা জয়ী করার চেষ্টা করে, তার উপর বিজয় হওয়ার চেষ্টা করে, তার উপর চড়া হওয়ার চেষ্টা করে, তখনই আমরা ওটাকে বলি কি, চিন্তা আগ্রাসন। এবং আমি একটু আগে বললাম ইন্না দিন ইন্নাল্লাহি ইসলাম, আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, এটা হচ্ছে পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ দিন, এই পূর্ণাঙ্গ দিনই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা বা দিন। এখন তাহলে আমরা বুঝতে পারি যে চিন্তা আগ্রাসন মানে হচ্ছে অন্য সকল মতবাদ বা অন্য যে কোনো মতবাদকে যখন ইসলাম বিপরীতে দাঁড়া করানো হবে বা ইসলামকে সে সকল মতবাদ দিয়ে জয়ী করার চেষ্টা হবে, ইসলামকে সে সকল মতবাদের উপর দাঁড় করানোর চেষ্টা করা হবে, সে সকল মতবাদ দিয়ে ইসলামকে প্রতিরোধ করার চেষ্টা করা হবে, তখন সেটা আমরা বলবো চিন্তা আগ্রাসন। এখন চিন্তা আগ্রাসন কিভাবে কিভাবে মানুষ এগুলো শিকার হচ্ছে দেখুন, আমরা এখন চিন্তা আগ্রাসনে কয়েকভাবে শিকার হচ্ছি। একটা হচ্ছে আমাদেরকে চিন্তা করতে সুযোগ, সময়, অপরচুনিটি কিছুই দেওয়া হচ্ছে না। এটা বললে অনেকে বলবে যে কিভাবে সম্ভব, এটা আমি রেগুলার চিন্তা করতেছি, বাসার চিন্তা, ঘরের চিন্তা, পড়াশোনার চিন্তা, ভার্সিটির চিন্তা, আর অনেক চিন্তা করতেছি, চিন্তা করার সময় পাচ্ছি না, এটা কে বললো? সুযোগ পাচ্ছি না, এটা কে বললো? অপরচুনিটি পাচ্ছি না, এটা তো ভুল কথা। আসলে ব্যাপার হচ্ছে কি, আমি এখানে যে চিন্তাটার কথা বলতেছি তা হচ্ছে মানুষের মৌলিক চিন্তা। একটা উদাহরণ দিয়ে বলি, মনে করেন আজকে আমি খবরের পাতা দেখলাম, আসলে দেখি নেই, উদাহরণ হিসেবে বলতেছি, খবরের পাতা একদম প্রথম দিকে লেখা, হেডলাইনে লেখা বড় করে বোল্ড অক্ষরে, বাংলাদেশ ক্রিকেট টিম এই দলের বিরুদ্ধে জয়ী হয়েছে, তাদেরকে স্বাগতম সুস্বাগতম অভিনন্দন ইত্যাদি ইত্যাদি, এবং বড় করে ক্রিকেটের ছবি এসেছে, তাদের হাসি মুখ, ঠিক আছে। কিন্তু আমি পত্রিকাটা আরেকটু খোলার পরে অন্য কোনো পাতায় দেখলাম যে ঋণ খেলাফি এত সংখ্যক, বাংলাদেশে প্রায় 1,000 কোটির উপরে টাকা ঋণ খেলাফে পড়ে আছে, এবং দেখা যাচ্ছে আরেক জায়গায় পেলাম আমি যে আজকে প্রায় 20টা মানুষকে একটা লোক মেরে ফেললো, সাপোজ 20টা মানুষকে একটা লোক মেরে ফেলছে, বা দেখা যাচ্ছে আমরা পেলাম যে আগুনে আগুনে পুড়ে চকবাজারের 150 মানুষ মারা গেছে। জি, এবং এখন যে নিয়মিত যে ঘটনা ঘটছে ধর্ষণের ঘটনা এখানে, হ্যাঁ হ্যাঁ ধর্ষণের, আমরা দেখলাম যে একটা 5-এর ছেলে একটা 3 ক্লাস 3-এর একটা ছেলেকে মেয়েকে ধর্ষণ করেছে, আমরা এরকম পাই তা পাচ্ছি না, তাই না? এখন মনে করেন যে আমি দেখলাম বড় করে লেখা বোল্ড অক্ষরে বাংলাদেশ জিতেছে, বা বাংলাদেশ ক্রিকেট টিম তাদের বিজয়ের কারণে পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন পেয়েছে, ওকে, কিন্তু আমি আপনি সাধারণ মানুষ হিসেবে, যেটা আমাদের বুদ্ধি বুঝ খুবই ক্ষীণ, খুবই সীমাবদ্ধ, আমরা কিন্তু চারিপাশের পরিবেশ দ্বারা কি হই প্রভাবিত হই। আমরা দেখবো যে পত্রিকায় বড় করে দেখাচ্ছে হচ্ছে ক্রিকেট টিমের বিজয়ের খবর। আচ্ছা আমাকে বলেন, একটা দেশের জন্য ক্রিকেট টিম বিজয়ী হওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট? যখন সেই দেশে ঋণ খেলাফ করা হচ্ছে, সেই দেশে অর্থনৈতিক সমস্যা দেখা যাচ্ছে, সেই দেশে কেন্দ্রীয় ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা পাচার করা হচ্ছে, সেই দেশে ধর্ষণের সমস্যা, সেই দেশে মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, সেই সব সমস্যার পাশে এই ক্রিকেট টিমের বিজয়ের খবরটা আসলে কতটুকু মানানসই, এবং মানসিক হওয়াটা কতটুকু পর্যায়ের? উচিত ছিল যা, তা হচ্ছে প্রথম পেজে মানুষকে এদিকে দৃষ্টি আকর্ষণ করা, চকবাজারে 150 মানুষ মারা গেছে কোন কারণে, মানুষের অনিয়মতার কারণে বা মানুষের বিশৃঙ্খলতার কারণে বা কোনো একটা দলের কারণে, কি বলে এটাকে, একটু মিস বিহেভিয়ার কারণে, বিভিন্ন কারণ হতে পারে, অথবা ক্লাস 5-এর একটা ছেলে ক্লাস 3-এর একটা মেয়েকে ধর্ষণ করে, আমরা কোন দিকে যাচ্ছি, তাই না? কিন্তু আমরা এই কথাগুলো পাই, কিন্তু কোথায় পাই? কথাগুলো পাই হচ্ছে পত্রিকার ভিতরের পেজে, তাহলে উপরের পেজে কেন না, উপরের পেজে কেন না? কারণ একটা দেশের সমস্যা তো এগুলোই মূল, এই সমস্যা থেকে আমি ক্রিকেট টিমের বিজয়কে কিভাবে বড় করে দেখতে পারি, সাধারণ মানুষের বিবেক কি বলে? অবশ্যই সমস্যাগুলো বড় এবং এগুলোকে আগে রিল করা উচিত, কিন্তু দেখেন আমাদের চিন্তাধারাকে কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী, প্রথমে বললাম যে আমাদের চিন্তাধারাকে একটা নির্দিষ্ট গোষ্ঠী ইচ্ছা করেই তাদের মতো করে ফ্রেম করার চেষ্টা করছে, যাতে মানুষ ইচ্ছা করলেও ভাবতে না পারে সমস্যাগুলো নিয়ে, ভাবতে না পারে আসলে সমস্যাগুলো গোড়া কোথায়, সমস্যাগুলো আসলে গোড়া কোথায়, কোথা থেকে সমস্যাগুলো উদ্ভব হচ্ছে, একটা ক্লাস 5-এর ছেলে কোন কারণে ক্লাস 3-এর একটা মেয়েকে ধর্ষণ করতে যাবে, সেগুলো কি বুঝে, চকবাজারে এতগুলো মানুষ মারা যাচ্ছে কোন কারণে মারা যাচ্ছে, এখানে সমস্যাটা কি, সেখানে সমাধানটা কিভাবে করতে পারি? নো, বেশিরভাগ মানুষ, সিংহভাগ মানুষ এগুলো ভাবতে রাজি না, এবং রাজি না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের এই মিডিয়া, এবং আমরা যেসব স্থান থেকে আমরা নিজেদের পারসেপশন করি, পারসেপশন মানে হচ্ছে আমাদের বিভিন্ন তথ্য কালেক্ট করি, আমরা তথ্য যেভাবে কালেক্ট করি আমাদের চিন্তাধারা সেভাবে গড়ে ওঠে, আমরা তথ্য কালেক্ট করছি হচ্ছে এভাবে, একটা দেশের জন্য এইসব সমস্যা থেকে বড় হচ্ছে এই পত্রিকা, সে দেশের পত্রিকার পাতায় বড় করে প্রথম পাতায় হাইলাইট করা হয় ক্রিকেট টিমের বিজয়কে, তাহলে আমরা বুঝে নিব কি, অবশ্যই সমস্যা থেকে এই বিজয়টা অবশ্যই বড়, তাই না? মানুষের সাধারণ বিবেক কি বলবে, অবশ্যই এই সমস্যার থেকে এটা বড়, যদিও মানুষের আসল বিবেক, পূর্ণাঙ্গ বিবেক বলে যে এই সমস্যার থেকে কোনো মতেই এই ক্রিকেট টিমের বিজয় বড় হতে পারে না, কারণ এই ক্রিকেট টিমের বিজয়ে কোনো মানুষের সমাধান, সমস্যার সমাধান হচ্ছে না, মানুষের সামাজিক সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আমি কেন এগুলোকে বাদ দিয়ে ক্রিকেট টিমের বিজয়টাকে হাইলাইট করব? কিন্তু হাইলাইট করা হচ্ছে কেন, মানুষের চিন্তাকে হাইজ্যাক করার জন্য, আমার আপনার চিন্তাকে আগ্রাসন করার জন্য, তাই আমি আপনি ভাবতে না পারি সমস্যাগুলোর গভীরে, আমরা ভাবতে না পারি যে এত দুর্নীতি কেন হচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে, আরো ভিতর দিকে আসেন তাহলে দেখবেন যে এই যে আগ্রাসন রেখা সকল স্থানে বিস্তৃত, শুধু পত্রিকায় না, শুধু মিডিয়াতে না, সকল স্থানে। একটা ছেলে, একটা মানুষের সাধারণ চাহিদাই হচ্ছে সে নিজেকে নিয়ে ভাববে যে আমি কোথা থেকে আসলাম। মানুষ এত এত মৃত্যু দেখতেছে চোখের সামনে, একটা মানুষ জ্বলন্ত তার সামনে বেঁচে ছিল একদিন আগে, পরের দিন সে মৃত্যুবরণ করতেছে, কেন করতেছে? মানুষের এটা নিয়ে ভাবা মানুষের স্বভাবের অন্তর্ভুক্ত, মানুষ এটা ভাববেই। কিন্তু সমস্যা হচ্ছে এই স্বভাবের পবিত্রতাকে একদল মানুষ ইচ্ছা করে নষ্ট করার চেষ্টা করতেছে, ডিস্টর্ট করার চেষ্টা করতেছে। তুমি এগুলো ভাববা না, তুমি ভাববা হচ্ছে হ্যাঁ তুমি মৃত্যু দেখছো, তুমি ওখানে গানে কেনি কানে ইয়ারফোন লাগাও, মোবাইলের গানটা প্লে করো, ব্যাস। তা না হলে বাসায় যে মুভি খেলো, পাবজি মুভি গেম খেলো, মুভি দেখো, না অন্য যে কোনো কিছু করো, নীল জগতে পড়ে থাকো, সমস্যা নেই। কিন্তু তুমি কোনো মতেই তোমার চিন্তাকে, তোমার মৌলিক চিন্তা যেটা তোমার আসলে উপকারে দিবে এবং তোমার অস্তিত্বের জন্য সবচেয়ে ভাইটাল কোয়েশ্চেন গুলো তুমি ভাবতে না পারো, আর তুমি সেদিকে কোনো মতেই তোমার নজরকে ফিরাতে না পারো, আমি আপনি প্রত্যেকে দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে এই তথ্য আগ্রাসন, এই চিন্তা আগ্রাসনের শিকার। কারণ আমাদের পার্সেপশন গুলোকে একদল মানুষ কবজা করে বসে আছে, যে তারা সকল স্থানে তাদের তাদের মন মর্জি মতো পার্সেপশন আমাদেরকে দিচ্ছে এবং আমরা সেই পার্সেপশন নিতে বাধ্য হচ্ছি, ফেসবুকের মাধ্যমে হোক, টুইটারের মাধ্যমে হোক, এরপরে বলেন টিভি মিডিয়ার মাধ্যমে হোক, পত্রিকার মাধ্যমে হোক, রেডিওর মাধ্যমে হোক। এবং এই চিন্তাধারা, এই বস্তুবাদী চিন্তাধারা আমাদের মধ্যে প্রসার পাচ্ছে যে আমার আপনার জন্য হচ্ছে দুনিয়াই শেষ। আমাদের কোনো মানুষের নিজে থেকে শুরু করে ফ্যামিলি, কোনো মানুষের সমস্যার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, নিজে যেভাবে পারি নিজের ইন্দ্রিয়কে সুখে সুখ ভোগ করতে দিতে থাকি। উপযোগবাদ, ইউটিলিটারিয়ানিজম, এগুলো হচ্ছে আমাদের চিন্তাগুলোকে আগ্রাসন করে রাখতেছে এবং প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে এগুলো বাড়তেছে। আমার এমন কোনো সময় নাই যেখানে একটা লোক ঘুমের থেকে আগে উঠলে হয়তো নামাজ পড়তো, ফজর নামাজ পড়তো, বা কমপক্ষে কোরআন তেলাওয়াত করতো কিছু, বা কমপক্ষে সে একটু হাঁটাহাঁটি করতো বা একটু পানি খেত। এখন সেগুলো করে না, এখন যা করে তা হচ্ছে লোকটা প্রথমেই আগে চেক করে যে আমার গতকাল নোটিফিকেশন কয়টা আসলো, আমার পোস্টে কমেন্ট কয়টা হলো, আমার পোস্টে লাইক কয়টা পড়লো, আমার ফেসবুক ফটোতে কয় মানুষ লাভ সাইন দিল, কয় মানুষ হাহা শেয়ার দিল, মানে সাইন দিল, তাই না? এগুলো কেন হচ্ছে? কারণ আমাদেরকে ভাবানোই হচ্ছে যে আমার জীবনই হচ্ছে এগুলোর মধ্যে সীমাবদ্ধ। আমার চিন্তাধারা, আমার অস্তিত্ব হচ্ছে ফেসবুক, টুইটার, টিভি, মিডিয়া, পাবজি গেম, এগুলো, গান বাজনা, মুভি, মিউজিক, এগুলোই, বা মেয়ে নিয়ে ফ্লার্টিং, সমকামিতা, বা এখন অনেকের জন্য একটা ডিফারেন্ট লাইফস্টাইল হয়ে গেছে। মানে প্রত্যেকের চিন্তাগুলোকে এবার হাইজ্যাক করা হচ্ছে এই কারণে, যাতে আমরা আমাদের জীবনে মৌলিক সত্যকে, যার মাধ্যমে আমাদের চিন্তাগুলো শুদ্ধ হবে, চিন্তাগুলো আগ্রাসন থেকে মুক্তি পাবে, সেগুলো নানা চিন্তা ভাবনা করার মোটেই সুযোগ না পেয়ে। এর সবচেয়ে উদাহরণ হচ্ছে আমাদের যুব সমাজ। কারণ যেই যুব সমাজ নিজেদের অধিকার আদায়ের জন্য একা একটা যুবক ছেলে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় যেতে পারে যে হ্যাঁ আমি আমার কোটার অধিকার আদায় করেই যাব, তাহলে বুঝতে হচ্ছে কি যে তার মধ্যে অবশ্যই সাহস আছে। সমস্যা হচ্ছে এই সাহস, এই মজবুতি, এই যে স্টেবিলিটি, এটা কেন তার জীবনে মৌলিক কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে, তার জীবনের ভাইটাল সত্যগুলোর ক্ষেত্রে, এটা এগুলোর উদ্ঘাটনের ক্ষেত্রে কেন কাজে লাগানো হচ্ছে না? কারণ সমস্যা হচ্ছে গোড়ায় আমাদের চিন্তাগুলোকে, আমাদের পার্সেপশন গুলোকে, যেখান থেকে আমার চিন্তাগুলো উদ্ভব হয়, প্রত্যেকটি পার্সেপশনকে কবজা করে রাখা হয়েছে এবং সেই কবজাগুলো পুতুল নাচের মতো নিয়ন্ত্রণ করছে একদল মানুষ, এবং যাদের ইচ্ছে হচ্ছে পুরো জগতের মানুষকে মৌলিক সত্য থেকে ফিরিয়ে রাখা, এবং যে কোনো ভাবে হোক, যে কোনো উপায় হোক, এবং নতুন নতুন ভাবে। আপনি ভাবতেছেন যে আমি, আমার কাছে প্রচুর বিকল্প আছে, আমি একটা মুভি দেখতে পারতেছি, তা না হলে মিউজিক শুনবো, তা না হলে গেম খেলবো, তা না হলে পর্ন দেখবো, না হলে গার্লফ্রেন্ডে ঘুরতে যাবো, না হলে এমনি বাইরে ঘোরাফেরা করবো। কিন্তু সমস্যা হচ্ছে আপনার কাছে আসলে কোনো অপশন নাই, আমার এবং আপনার কাছে কোনো প্রকার বিকল্প নাই। কারণ আমাদের সামনে বিকল্প হচ্ছে একটাই, তোমার কোনোভাবেই তুমি জীবনের সত্য জানতে পারবা না, সেদিকে মুখও ফিরাতে পারবা না। তুমি যা করতে পারবে তা হচ্ছে আমরা তোমাকে কিছু বিকল্প দিয়ে দিচ্ছি, তুমি এই বিকল্পগুলোর মধ্যে ঘুরপাক খাবা, কিন্তু তুমি আসলেই এই সকল বিকল্পগুলো বাদ দিয়ে অন্য কোনো বিকল্প সত্য এগুলো নাগাল পেতে পারবা না, এগুলো পারবা না, তুমি ইচ্ছা করলে এগুলো পারবা না। আর যে ইচ্ছা করবে, যে চাবে এখান থেকে বের হয়ে আসছে, তাকেই দেখবেন কি এই মানুষগুলো বলবি কি সে হচ্ছে খ্যাত, সে হচ্ছে ব্যাকডেটেড। কেন? কারণ ওই যে বললাম, এই অশুদ্ধ চিন্তাধারার লোকগুলো আমাদের সকলের, মুসলিম অমুসলিম, ইমানদার ইমানদার নয় বেইমান, প্রত্যেকের চিন্তাধারা গুলোকেই এভাবে কন্ট্রোল করা, দূর থেকে মনে হচ্ছে যেন একটা রিমোট কন্ট্রোলের মতো, এখান থেকে ছেড়ে দিলাম, ওখানে আমার গাড়ি ঘোরাফেরা করতেছে, আমি এখান থেকে কন্ট্রোল করলাম। আসলে সত্য কথা হচ্ছে, এটা হচ্ছে আমার আপনার চিন্তাগুলোকে এভাবেই দিনে দিনে কব্জা করা হচ্ছে। এইখানে দেখেন একটা ছেলে যে যার মধ্যে অনেক ইচ্ছা, সে মানুষের সেবা করবে, কিন্তু সে কখনোই নিজেকে নিয়ে ভাবে না যে আমি কোথা থেকে আসলাম, মানুষ হিসেবে আমার আসলে এত কি ছিল, কিন্তু সে মানুষের চিন্তা নিয়ে ভাবতেছে, মানুষের সমস্যা নিয়ে ভাবতেছে, আসলে কথা ভাবতেছে, এটা সত্য কথা, দেখতে আসলে ভাবতেছে কিনা। কিন্তু সমস্যা হচ্ছে এই যে এখানেই, মানুষ তো আগে ব্যক্তিগত ভাবে চিন্তা করবে যে আমি কোথা থেকে আসলাম, আমার অস্তিত্ব আসলে কোন কারণে, কোন কারণে আমার অস্তিত্ব কে দিলেন। এই যে বললাম যে বিভিন্ন উপায়ে আমাদের চিন্তাগুলোকে মৌলিক সত্য থেকে ফিরিয়ে রাখার জন্য আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, আমার চিন্তাগুলো ব্যবহার করা হচ্ছে এবং আমার চিন্তাগুলোকে দিনে দিনে ডাইভার্ট করা হচ্ছে, যে তুমি কোনো অবস্থাতেই আমাদের দেওয়া বিকল্প থেকে, আমাদের দেওয়া এই চিন্তাধারার বাইরে তুমি চিন্তা করতে পারবা না। কেন? উদাহরণ অনেকগুলো আছে, বললে অনেক রাত হয়ে যাবে, অনেক সময় হবে, কিন্তু মনে করেন যে আপনি কখনো বললেন যে না, ফেসবুক জিনিসটা ভালো না, ফেসবুকের মাধ্যমে একদল মানুষ আমাদেরকে চিন্তাগুলোকে কি করতেছে, কন্ট্রোল করতেছে, আমরা এখন থেকে ফেসবুক ব্যবহার করবো না। আপনি ফেসবুকেই ফেসবুক ব্যবহার বন্ধের জন্য একটা ইভেন্ট করলেন, আপনার কি হবে, কি হবে ভাবতে পারতেছেন? যদি আপনি আইনি কোনো জটিলতার মুখোমুখি না হন, তবু কমপক্ষে এতটুকু শিওর যে আপনি লাঠিগুদা খাবেন, ভার্চুয়াল লাঠিগুদা খাবেন, যে আরে ফেসবুক জীবন চলে, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, এই জিনিস আর কি। আপনি তারা আপনাকে আমাদেরকে এভাবেই বাইন্ড করতেছে যে আপনি এইগুলোর বাহিরে কখনো চিন্তা করতে পারবেন না, এবং চিন্তা করতে কোনো মতেই না পারেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্তরেই তাদের এজেন্ডা গুলো সাজানো আছে। আপনি আরঙ্গে যাবেন, আরঙ্গে পছন্দ না হলে অন্যখানে যান, আপনার এক ধরনের জামা কাপড় পছন্দ না, এক ধরনের জামা কাপড় পছন্দ করেন, কিন্তু আপনাকে অবশ্যই আড়ং থেকেই কিনতে হবে। আপনি আপনার নিজের মায়ের বাসায় মেশিনে বানানো কাপড় পরতে পারবেন না, কেন? কারণ পড়লে আড়ং তো লেখা থাকবে না, আর তাহলে আপনি বন্ধুদের কাছে কি হবেন, অপদস্থ হবেন, যে দেখো ও পড়তে পারে না, ও কিনতে পারে না, ও গরিব, এই সেই, কিন্তু কাপড় তো একই। মনে করেন যে আমি আড়ং এর মানের কাপড়ই কিনে নিয়ে আসলাম বাহির থেকে, আমি মাকে বললাম মা আপনি আমাকে বানাই দেন ইয়ের কাপড়, কিন্তু হবে না। কেন হবে না? কারণ মানুষের চিন্তাধারাকে পারসেপ্ট করা হচ্ছে এভাবে, মানুষকে বলাই হচ্ছে এভাবে যে আড়ং হচ্ছে সেরা, যে ব্র্যান্ডের কাপড় পরে সে হচ্ছে সেরা, আর সেরা মানুষ হচ্ছে আমাদের সমাজে সভ্য ভব্য লেজ বিশিষ্ট মানুষ, আর এর বাইরে যারা আছে তারা হচ্ছে কি খ্যাত ব্যাকডেটেড মানুষ, যদিও তারা কাপড় আমার মানেরই পরে, কিন্তু যেহেতু আড়ং লেখা নেই তাহলে কি হবে সমস্যা। ভাই আমাদের সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটা হলো, আমরা এই যে বিশাল এক চিন্তার জগৎ, এই আগ্রাসন থেকে কিভাবে বের হয়ে আসতে পারি এবং কিভাবে মুক্তি পেতে পারি চিন্তার আগ্রাসন থেকে, এই বিষয়ে যদি কিছু বলেন। চিন্তা আগ্রাসন থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে চিন্তা আগ্রাসনটা আসলে কি। যখন আমরা বুঝতে পারবো আমাদের আমাদেরকে দিনের পর দিন ইউজ করা হচ্ছে, আমাদেরকে প্রোগ্রাম করায় প্রোগ্রামড করে আমাদেরকে তাদের মতো করে পরিচালনা করা হচ্ছে, তখন যে আমরা এখান থেকে বের হয়ে আসার স্টেপ নিতে পারবো। কারণ যেই মানুষ জানেই না তার উপর জাদু করা হয়েছে, যে মানুষ জানে না তাকে হিপনোটাইজড করা হয়েছে, সে কখনোই হিপনোটিজম থেকে, এই জাদু থেকে, সিহির থেকে বের হয়ে আসার কোনো পদক্ষেপ নিতে পারবে না। এই কারণে সকলের আগে দায়িত্ব হচ্ছে, যারা আমরা অল্প কিছু হলেও বুঝি যে আমাদের চিন্তাগুলোকে আমাদের আপনাদের এবং আমাদের ভাই বোনদের চিন্তাগুলোকে আগ্রাসিত করা হচ্ছে, বা আমার চিন্তাগুলোকে পার্সেপশন থেকে শুরু করে একদম ফলাফল পর্যন্ত এগুলোকে কবজা করে রাখা হয়েছে। আমাদের যারা দায়িত্ব হচ্ছে, আমরা সামান্য সামান্য বুঝি, তারা যাতে মানুষের কাছে দায়িত্বগুলো, এই কথাগুলো পৌঁছাই দিই, পৌঁছাই দেওয়ার সাথে সাথে মানুষকে বলি যে ভাই আপনার একটা জীবনের উদ্দেশ্য আছে, আপনার একটা লাইফ আছে, আপনার লাইফে একটা গন্তব্য আছে, সেই গন্তব্য হচ্ছে আপনার মৃত্যু। আপনি এই জিনিসগুলো ভাবেন, শুধুমাত্র এই কিছু মেয়ের খেল সামগ্রী নিয়ে ব্যস্ত থাকবেন না। এটা হচ্ছে আমাদের, এবং সত্য কথা হচ্ছে এটা আমাদের ইসলামিক দাওয়াতেরই একটা অন্তর্ভুক্ত বলা যায়, যেন মানুষকে তাদের উদ্দেশ্য দিয়ে ডাকতে পারি, যে মানুষের জীবনে একটা উদ্দেশ্য আছে, তার একজন স্রষ্টা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, যিনি তাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যখন আমাদের চিন্তাধারা যখন ইসলামিক দিক থেকে, এবং ইসলাম সত্য, ইসলামিক দিক থেকে বললে অনেকে ভাববে যে ইসলাম তোমরা মুসলিম এই কারণে, আসল সত্য কথা হচ্ছে আমরা যারা মুসলিম বলি তাদের উচিত হচ্ছে তারা ইসলামকে জেনে শুনে কবুল করবে, হ্যাঁ এটা হচ্ছে একমাত্র শাশ্বত সত্য। এবং আমরা আশা করি, আমরা কমপক্ষে বিশ্বাস করি যে ইসলাম হচ্ছে শাশ্বত সত্য, সকল দিক বিবেচনা করেই আমরা ইসলামে প্রবেশ করেছি। সুতরাং এই শাশ্বত সত্য বা ইসলামের দিক থেকে যখন আমাদের চিন্তাগুলো শুদ্ধ হতে থাকবে, তখন আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে অশুদ্ধ চিন্তাধারার অপচয় দূর হয়ে যাবে। কিন্তু এজন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা একটা অপচয়ের মধ্যে আছি, আমরা চিন্তাধারার দিক থেকে হাইজ্যাকের শিকার, তখন যে আমরা হাইজ্যাক থেকে বের হয়ে আসার কোন পদক্ষেপ স্টেপ নিতে পারবো। এবং এই স্টেপ নিতে হবে কাদেরকে, আমাদেরকে, যারা আমরা কিছুটা হলেও বুঝি জিনিসগুলো, মানুষের কাছে পৌঁছে দেওয়া দায়িত্বগুলো। যেমন রসুল বলছেন যে তোমরা আমার কাছ থেকে মেসেজ নিয়ে মানুষের কাছে পৌঁছে দাও একটা আয়াত হলেও, এবং এটা আমাদের মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব। যে কারণ সমস্যা চিন্তাধারার আগ্রাসন, কিন্তু যেটা বললাম এটা মানুষকে শুধুমাত্র যে টেকনোলজি বেস পাগল করে তুলছে এমন না, পাগল করে তোলার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মানুষকে জীবনের সত্য থেকে, শাশ্বত সত্য থেকে মানুষকে সরানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই কারণে মানুষ কিন্তু ইচ্ছা করলেও, একটা ফেসবুক অ্যাডিক্টেড মানুষ কিন্তু কখনোই ইচ্ছা করলে নামাজে মন দিতে পারবে না, সে কোরআন তেলাওয়াত করতে পারবে না ইচ্ছা করলে, সে একদম বসে জিরাজা করতে পারবে না। কেন? কারণ অন্তর তো অস্থির ফেসবুক চালানোর জন্য, টেকনোলজিতে ডুবে থাকার জন্য, বা তার ইচ্ছা মতো খেয়াল খায়ের সাথে ডুবে থাকার জন্য। সুতরাং এটা আমার দায়িত্ব, যেন আমরা কিছুটা হলে বুঝি, তাতে ওই মানুষগুলোর কাছে এই মেসেজ গুলো পৌঁছিয়ে দেওয়া, যাদের কাছে মেসেজ গুলো পৌঁছায়নি, তাদের কাছে মনে হচ্ছে তারা চিন্তাধারার দিক থেকে আগ্রাসনের শিকার। এইভাবে করে আমরা ঈশ্বর চেষ্টা করে থাকলে ইনশাল্লাহ আশা করি অবস্থার পরিবর্তন হবে। আমরা আল্লাহ তাকে দোয়া করতে পারি এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি, আমাদের বান্দা হিসেবে করণ এতটুকুই। জাযাকাল্লাহ ভাইজান, এই গুরুত্বপূর্ণ এবং তত্ত্বভিত্তিক আলোচনার জন্য। আশা করি আমাদের শ্রোতারা এই বিষয়ে থেকে বিস্তারিত বুঝতে পারবে এবং এ থেকে উপকৃত হইতে পারবে, এবং আল্লাহর কাছে আপনার এই কাজের তো আমাদের অনুষ্ঠানটি এখন আমরা শেষ করতে চাচ্ছি। আপনার কি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলার আছে কিনা? শ্রোতা ভাই বোন যারাই শুনবেন, তাদের কাছে আমার একটি নিবেদন, তা হচ্ছে ভাই, আমাদের, আমার উপস্থাপক ভাই এবং প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য আছে। কারণ সিম্পল জিনিস দেখেন, আপনাকে যদি বলা হয় আপনি একদিন রাত্রিবেলা উঠে দেখলেন যে আপনি একটা ট্রেনে ভ্রমণ করতেছেন, আপনি জার্নি করতেছেন, আপনি সবাইকে জিজ্ঞেস করছেন ভাই ট্রেনটা কোথাকার, এই ট্রেন কোন দিকে যাচ্ছে, সবাই বলছে আমি জানি না, আমি জানি না, সবার মুখে একই কথা যে সে জানে না সেই ট্রেনটা কোন দিকে যাচ্ছে, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনি একটু ভেবে দেখেন যে আপনি এমন একটা ট্রেনে উঠছেন যে ট্রেনের গন্তব্য স্থল আপনার জানা নাই, যে ট্রেন কোন দিকে যাচ্ছে আপনাকে নিয়ে আপনি তা জানেন না, তাহলে আপনি কি হবে? আপনার সামনে খাবার দেওয়া হবে মোটামোটা রান, এরপরে হচ্ছে স্যান্ডউইচ, আপনার কোনো কিছু খেতে ভালো লাগবে না। কেন? কারণ আপনি একটা বিপদের মধ্যে আছেন, বিপদটা হচ্ছে আপনি উদ্দেশ্যহীন গন্তব্যের দিকে যাত্রা শুরু করছেন, বা আপনাকে যাত্রা শুরু করানো হয়েছে, আপনার এখানে কোনো হাত নেই। তেমনি আমাদের জীবনটা কিন্তু এই যাত্রাস্থল থেকে খুব একটা ভিন্ন নয়, বরং এর থেকে আরো অনেক বেশি অ্যাডভেঞ্চারাস। যদি আমরা আসলে ভাবি যে আমাদের জন্মে জন্মের পিছনে আমাদের নিজেদের কোনো হাত নেই, তেমনি হাত নেই মৃত্যুর পিছনেও। আমরা যেন একটা হাত পা বেঁধে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অনেকটা, আসলে সে অর্থে না, যে আমাদেরকে ভাবানোর জন্য, ভাবতে প্ররোচিত করার জন্য আমাদেরকে কেউ উস্কিয়ে দিচ্ছে, আমাদেরকে ভিতর থেকে ডাকছে। আর সেই ডাকটা হচ্ছে এই জীবনের সত্যগুলোকে বের করে নেওয়া, এই জীবন সত্যগুলোকে বের করে উদ্ঘাটন করে সেভাবে মানুষের প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে সেই ক্ষেত্রকে বাস্তবায়ন করার চেষ্টা করা। সুতরাং আমি আমার প্রত্যেক ভাই বোন কেটেই বলবো যে ভাই আমার আপনার একটা জীবনের উদ্দেশ্য আছে, এবং আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছি, কিন্তু সেই গন্তব্য আমি আপনি যদি না জানি কোন দিকে যাচ্ছে, তাহলে আমাদের কাছে মনে হবে কি সেই ট্রেন, যে ট্রেনে কোনো গন্তব্য নাই, যে ট্রেনে কোনো মানুষ জানে না সেই মানুষ কোন দিকে যাচ্ছে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ হিসেবে আমাদের জীবনের সত্যগুলোকে বের করতে চেষ্টা করা, এবং পাশাপাশি নিজের সাথে সৎ সৎ থাকা যে হ্যাঁ আমি সত্যগুলো জানবো, এবং সত্য জানার পরে উদ্ঘাটিত হওয়ার পরে আমি তা মেনে নিব বিনা দ্বিধায় কোন প্রকার কোশ্চেন ছাড়া। যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমরা আমাদের চিন্তাকে শুদ্ধ করতে পারবো, আমার জীবন আরো ভালো হবে, এবং আমরা আমাদের চিরন্তন শাশ্বত সত্যকে খুঁজে পাবো, এবং এর মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের সফলতা লুকিয়ে আছে। আল্লাহ একমাত্র তৌফিক দাতা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমাদের আজকের চিন্তা আলাপন পডকাস্টের এই পর্বটি এখানে শেষ করছি। আবারও কিছুদিন বাদে আপনাদের মাঝে নতুন কোন পর্ব নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। ততদিন সবাইকে সুস্থ রাখবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।